নাম ডাকছে দেখতে জানতে দিয়ে যাবে لأنه كان موقوفا ولا نفذ بدون المحل فبقي مقبوضا في يده على سور الشراء وفيه القيمة ولو هلك في يد البايع انفسخ البيع بيع ولا شيء على المشتري اعتبارا بالصحيح المطلق بس اي مسألة সামনে মাসাইল আসতেছে কতগুলি, ওইটার জন্য এইটারে ভালোভাবে বোঝা দরকার, আর নাহলে সামনের মাসাইলগুলি সমস্যা। আর এটা হেদায়ের মাঝে একটা মশহুর মাসালা এবং বিভিন্ন জায়গার মধ্যে একটা ছাত্রদের যে পরীক্ষা নেয়, পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে দেখা যায় হেদায়ের পরীক্ষা নেই সালে এইটা ধরে অধিকাংশ ক্ষেত্রে, বাকি পরীক্ষার মাঝেও আপনাদের এটা আসতে পারে। তো আমরা আগে পড়ে আসছি যে বায়ের মধ্যে বেচা কিনার চুক্তির মাঝে খিয়ারটা এটা বায়েরও থাকতে পারে মুশতারিরও। এখন যদি বায়ের মাঝে খিয়ারটা মুশতারির থাকে যে ভাই আমি এই জিনিসটা তোমার কাছে বেচতাছি, তবে শর্ত হলো আমি তিন দিন চিন্তা করিয়া দেখি, এটা হলো কার খেয়ার, বায়ের। খিয়ারটা যদি কার থাকে, বায়ের থাকে, যে আমি এটা বেচবো যে এটা আমি তিন দিন চিন্তা করবো এটা তোমারে দিব কি না। এখন খিয়ারটা যদি বায়ের থাকে তাহলে এই মুভিটা বায়ের মিল্কিয়ার থেকে বায়ের হওয়ার ক্ষেত্রে এটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে, অর্থাৎ মুভি বায়ের মিল্কিয়ারের থেকে মুভি বাড়িব না। খিয়ার যদি বায়ের থাকে তাহলে মুভিটা বায়ের মিল্কিয়ারের থেকে কি হবে না, বাহির হবে না। কেন? কারণ হইল যে হ্যাঁ যে এই জিনিসটা বেচতেছে, বেচার ক্ষেত্রে তার সম্মতিটা এখনো পুরো পূর্ণাঙ্গভাবে হয় না, আর বায়ের মাঝে উভয় পক্ষের পূর্ণাঙ্গ সম্মতি হইলে আর দেবাই হয়। আর যখন বায়ের খিয়ার রইল তাইলে মুরাজাতটা সম্মতিটা যে এটা পুরা পূর্ণাঙ্গভাবে পাওয়া গেল। এই কারণেই যদি বাই সাহেবে বলে যে আমি তিন দিন চিন্তা করবো, আর মুভি বায়ের হাতেই রয়ে গেছে, মুস্তারির হাতে এখনো যায় নাই বা মুস্তারির হাতে চলে গেছে নিয়ে গেছে যে ঠিক আছে আপনি তিন দিন চিন্তা করেন, মুভি যদি কার কাছে নিয়ে যায়, মুস্তারির কাছে নিয়েও যায়। আর যদি বাই সাহেবে এই তিন দিনের মাঝে এই মুভিটা মনে করেন গোলাম ছিল, এটা তিন দিনের মাঝে অতিবাহিত হওয়ার আগে আজাদ করে দিছি, তাহলে আগে বাইয়ের যে চুক্তিটা বাতিল হয়ে তার আজাদ কি হয়ে যাবে, না বেজ হয়ে যাবো। কারণ বাইয়ের খিয়ারটা তার মুভির মিল্কিয়ত, তার হাতে থাকে তার নিয়ন্ত্রণ এই থাকে, এটা তার মিল্কিয়ত বাইর হয়ে যায় না, তার থেকে মিল্কিয়তটা কি হয় না, বাহির হয় না। আর বায়ের যদি চেয়ার থাকে তাহলে ওই সুরতের মধ্যে মুস্তারি মুভির মধ্যে তাসারুফ করতে পারে না। যদিও নাকি বায়ের অনুমতিক্রমে মুস্তারি মুভি নিয়ে গেছিল, নেওয়ার পরেও যেহেতু খেয়ারের টাইম রয়ে গেছে বায়ের, তারপরেও মুস্তারি মুভির মধ্যে কি করতে পারবে না, তাসারুফ করতে পারবে না। তাসারুফ করার অর্থ যেমন গমা ছিল কসস করে খায়া বেড়াইছে, তিন দিনের খেয়ার শেষ হয়েছে না, তাহলে তুমি যে কসস করে খায় বেড়াইছো ওইটা তো ব্যস্ত না, তাহলে এটা খাওয়া তাসারুফ করা এটার মধ্যে কি হবে না, যায় না। এতটুকু আগে বুঝলেন তো মুবি বায়েকে মিলকিয়ত সে নিকালনে সে মানা করতা হয়, অর্থাৎ বায়ের মিলকিয়তে থেকে মুবি বাইর হইবে না, অর্থাৎ বায়ের মিলকিয়তের মধ্যেই মুবি থাকবে। উভয়ের সম্মতিক্রমেই সম্পন্ন হবে, লিআন্না তামাম হাজা সবাব সবাব কা পুরা হোনা বিল মুরাদাত, বায়ে আর মুস্তারি দুনু কি রাজামন্দি পর হে ওয়ালা তাতিমু মাল খিয়ার, আর বায়ে কে খিয়ার কে সুরত নে বায়ে আর মুস্তারি দুনু কা রাজামন্দি পুরা নি হো সকতা হে ওয়ালিহাযা ইয়ানফুযু ইতকুহু ওয়ালা ইয়ামলিকুল মুস্তারি আত-তাসারুফ ফীহি ওয়া ইন কাবিযাহু বিইযনিল বায়ে ওয়ালিহাযা ইয়ানফুযু ইতকুহু, ইসিলিয়ে আগার বায়ে মুদ্দতে খিয়ার কে আন্দর মুবি কো আজাদ করে দেয়, গুলাম কো গুলাম কো আগার মুদ্দতে খিয়ার কে আন্দর বায়ে খিয়া কর দে আজাদ কর দে, ইয়ানফুযু ইতকুহু তো উসকা আজাদ উসকা ইত কিয়া হোগা নাফিজ। তাহলে যদি বায়ের মিলকিয়ত নাই থাকতো তাহলে এটা আজাদ হইতে পারতো না। ওয়ালা ইয়ামলিকুল মুস্তারি আত-তাসারুফ ফীহি, আর মুস্তারি খিয়ার কে সুরত মে বায়ে কি খিয়ার কে সুরত মে আগার মুবি বায়ে কে আজাজত সে কব্জা ভি কর লে তব ভি উসমে তাসারুফ করনে কা মালিক নহি হোগা। ওয়ালা ইয়ামলিকু তাস মুস্তারি আত-তাসারুফ ফীহি ওয়া ইন কাবাযাহু বিইযনিল বায়ে, আর মুস্তারি মুবি কে আন্দর তাসারুফ কা মালিক নহি হোগা ওয়া ইন কাবাযাহু বিইযনিল বায়ে, আগার সে মুবি কো বায়ে কে ইজাজত সে মুস্তারি কিয়া কর লে কব্জা কর লে। ফালাউ কাবাযাহু আল মুস্তারি ওয়া হালাকা ফি ইয়াদিহি ফি মুদ্দাতিল খিয়ারি যামান যামিনাহু বিল কিমা, এখন বায়ে খিয়ারের সুরতের মধ্যে যে ঠিক আছে আপনি তিন দিন চিন্তা করে কিন্তু মুবিটা আমার কাছে দেন আমি একটু ট্রাই করি, আমি একটু যাচাই বাছাই পরীক্ষা নিরীক্ষা করি, হ্যাঁটা কিন্তু খেয়ার না এর নেই, আচ্ছা ঠিক আছে আপনি চিন্তা করে বেসবেন না না বেসবেন আমার কাছে থাক জিনিসটা, এভাবে কইয়া বায়ের অনুমতিক্রমে বায়ের খেয়ারের সুরতের মধ্যে মুস্তারি মুবিটা তার পর্দায় নিয়ে নি, নেওয়ার পরে খেয়ারের মুদ্দতের মাঝে তিন দিনের মাঝে মুস্তারির হাতে মুবিটা হালাক দিয়ে, যদি মুবি হালাক হয়ে যায় তাহলে এই সুরতের মধ্যে মুস্তারিকে যেমন যে দিতে হবে এটা সামানের যেমন দিতে হবে না বরং কিমতের যেমন, কিমত এবং সামানের মধ্যে ফরক মনে হয় আরেকদিন বুঝছে, কিমত এবং সামান হইলো সামান হইলো মোলামুলি করে যে দরটা ঠিক করা হয় বাজার রেটের সাথে কোনো দেখা দেখি হয় যে এই জিনিস এই এই জায়গার দাম এটা আমি 1 কোটি টাকা দেখি না, আসলে জায়গার দাম 1 কোটি টাকা না 25 লাখ টাকা, বাজার দাম যেটা 25 লাখ টাকা হলেও ভর কিন্তু আমার পছন্দ আমার দরকার আমি নিম, অন্য কেউ নিলে সমস্যা, এই কারণে আমি এটা 1 কোটি, আর বাজারের আসলে রেট হইলো কত 25 লাখ টাকা। তাইলে এখন বায়ের খিয়ারের অবস্থার মধ্যে এই গড়টার নিয়ন্ত্রণ আমি নিয়ে নিচ্ছি, এখন ভূমিকম্প ইয়া বাজার নি হোক গড় শেষ, এখন এটার এটা তো শেষ হয় না, মানে যেটা শেষ হয় এইটা ওইটার বেসর বান্দি নিছে বান্দি বান্দি নিছে বান্দি হালাক হয়ে গেছে মরে গেছে এই সুরতের মধ্যে কিসের জামান কিমতের জামান দিবে না সামান? তাহলে সামান হইলো যেটা দুইজনে অর্থাৎ ক্রেতা বিক্রেতা দরদাম করে যেটা ঠিক করে, এটা বাজারে এটার সাথে মিলতেও পারে, বেশি হইতে পারে, কম হইতে পারে, এটার মধ্যে কোনো ইয়া নেই, কম কম দেওয়া অনেক সময় হইতে পারে। আরেকটা হইলো কিমত, কিমত হইলো বাজার দর, যেটা সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে স্বাভাবিক অবস্থার মাঝে বাজারের মাঝে একটা মূল্য। এখন চাউল এই এত নম্বর চাউল বা ওই চাউলটা এটা এক বস্তার দাম 2000 টাকা বা 2500 টাকা, এটা বাজারে এই চাউল কিনতে যাবেন বাজারে এই রেডি আছে, ডিম কিনতে যাবেন এত রেডি আছে, একটা রেট বাজার রেট। এখন এই বাজার রেট এটারে কয় কিমত, এটারে কয় কিমত। আর বায়ে মুস্তারি মোলামুলি করে যে রেট ঠিক করা হয় এটারে কয় সামান। এরা কিন্তু বায়ে এবং মুস্তারি এই জায়গার মধ্যে যে মেশাল আসছে এইখানে সামান ঠিক করা আছে, কি আছে সামান ঠিক করা আছে, অর্থাৎ তারা দুইজনে মুলামুলি করিয়া দামটা ঠিক। এই সুরতের মধ্যে এখন মুস্তারি বায়ে কি আর আছে, মুবিরা কত করে নিয়ে গেছে, নেওয়ার পরে গোলাম কি হয়ে গেছে, হালাক হয়ে গেছে, মরে গেছে। এখন মুস্তারি যে যেমন আমি জামান কোনটা কয় কিমতের জামান, কিমতের জামান দিতে সামান দিতে খিয়ারের মুদ্দাতের ভিতরে যদি কি হয়ে যায় হালাকি। কারণ হলো কি যে বেচা কেনার যে চুক্তিটা হয়েছিল এদের মাধ্যমে যে মুবি হালাক হওয়ার কারণে ওই চুক্তি শেষ, বেচা কিনার যে চুক্তিটা হয়েছিল তাদের মাঝে মুবি হালাক হওয়ার কারণে ওই চুক্তিটা কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আর কিংবা মুবি যদি থাকতো তাহলে মৌকুফ আসছিল, বেচা কিনার চুক্তি তখনও জারি হয় নাই, মৌকুফ আসছিল, তাহলে ওইটা জ্বলন্ত অবস্থায় আছে, এর মাঝে কি হয়ে গেছে গা মুভি হালাক হয়ে গেছে। কিংবা হ্যাঁ আর এখন মুভি কি হয়ে গেছে গা হালাক হয়ে গেছে, আর মুভি হালাক হয়ে গেলে ওই যে চুক্তি ছিল ওইটা তো আর নাফেজ দিতে পারতেছে না, যে চুক্তি আগে হেদের মাঝে কথাবার্তা লেনদেন দরদামের মাধ্যমে হয়েছিল মুভি মহলই নাই, মহল হালাক হওয়ার কারণে ওই চুক্তি তো আর কি হইতে পারতেছে না, নাফেজ হইতে পারতেছে। সুতরাং সে এখন মকবুজ আলা সৌমি সিরার মতন হয়ে গেছে, মকবুজ আলা সৌমি সিরার মতন, আর মকবুজ আলা সৌমি সিরার সুরতের মাঝে শরীয়তের বিধান হইল যে ওই জায়গার মধ্যে কিমতের জামান, মকবুজ আলা সৌমি সিরা এটা আবার কোন জিনিস ওই মকবুজ আলা সৌমি সিরা। আপনি বাজারে গেলেন, বাজারে গিয়া শাড়ি দেখছেন, শাড়ি তো কিনবেন বউ লাগবে, নতুন বউ নাক টানে এইরকম কত রকমের টানা টানি আছে, আপনি একটা নিয়ে দিবেন এটা হ্যাঁ পছন্দ হইত, আবার মার্কেটে নিয়ে যাওয়া যায় না কারণ আপনারা হুজুর মানুষ, মার্কেটে নিয়ে যাবেন ঘষাঘষি লাগবো মাঝামাঝি লাগবো এই জন্য সমস্যা। তাই আমি কী করলেন দোকানদারে গেলেন, পরিচয় আছে আগে থেকে সত্য কিনেন, দোকানদারে গেলেন যে ভাই আমি যার লাগিয়ে নিমু আমার মায়ের লাগিয়া হ্যাঁ তো নাক সিটকানি মারবো পছন্দ করবো না, বা আমার বউয়ের লাগি বা শ্বশুরের লাগি বা অন্য যে কেউ লাগি নিমু হ্যাঁ তো আমি যেটা নিমু এটা পছন্দ করবো, দুই তিনটা কাপড় দিয়া দেও আমি এটি দেখায় তারপরে যেটা পছন্দ একটা নিমু একটা নিমু। এই সুরতের মধ্যে বেচা কিনা হয়, এটা হলো সৌমেশেরা, এটা হলো সৌমেশেরা কিনার জন্য দরদাম, সৌমেশেরা হলো কিনার জন্য ভাও করা দরদাম করা। এই কিনার জন্য দরদাম করার সুরতের মধ্যে যদি এইভাবে মুভিকে নিয়ে আসে এখানে আওয়ার সময় পথের মধ্যে ঘটনা চক্রে বাস জিনিসটা অত বাড়িতে আনছে আগুন লেগে ঘুরে গেছে যে কোনোভাবে এটা হালাবে, তাহলে ওই নতুন রেট ঠিক করে আসছিল 100 টাকা, এখন আর এটা 100 টাকার জামান দিতে হবে না, ওইটা কিমত বাজার রেট কত ওইটা দিতে হবে। সৌমেশ্বর আর না যে যেমনিভাবে কিমতের জামান দিতে হয় হালাক হয়ে গেলে মুভি ঠিক একইভাবে এই জায়গার মধ্যেও কিমতের জবান দিতে হবে, খিয়ারে পায়ের খেয়ালের স্রোতের মধ্যে কিমতের জবান। আর যদি পায়ের খিয়ার মুভি মুস্তারির কাছে যায় নাই, খিয়ার যখন বায়ের, তাহলে মুভি তো বায়ের মিল্কিয়তে বাইর হওয়ার ক্ষেত্রে মানা আছে, প্রতিবন্ধকতা আছে, তাহলে এটা কার মিল্কিয়তে? বায়ের মিল্কিয়ত। বায়ের মিল্কিয়তে থাকা অবস্থায় খিয়ারের এই তিন দিনের মধ্যে যদি মুভি হালাক হয়ে যায়, তাহলে এই সুরতের মাঝেও হ্যাঁ বায়ের মুস্তারির কাছে কোনো কিছু নিতে পারবে না, বা মুস্তারিকেও কোনো কিছু দিতে হবে না, কারণ এটা বায়ে মুতলাকের মতো, এটা বায়ে মুতলাক। খিয়ার ছাড়াই আমি যদি আপনার কাছে একটা জিনিস বেচি, বেচে এখনো আপনার কাছে দিলাম না, আমার হাতে থাকা অবস্থায় মুভি মরে গেছে, তাইলে ওই ক্ষেত্রে কি মুস্তারি কিছু দিতে হইব? যেহেতু ওই জায়গার মধ্যে দিতে হবে না, খেয়ারের স্রোত বায়ের খেয়ারের স্রোতের মধ্যে মুস্তারিকে কিছু দিতে হবে না। মাসআলা কিন্তু কোনো জটিল বা কঠিন না, কিন্তু ঘটনা হইল যে এটা একটা মশহুর মাসআলা হবে। বালাও কাবাজাহুল মুস্তারি, খিয়ার কার? বায়ে। বালাও কাবাজাহুল মুস্তারি, আগার বায়ে কে খিয়ার কে সুরত নে মুবি কো মুস্তারি নে বায়ে সে কাবু কর লে ওয়াহালাকা ফি ইয়াদিহি, ফির ও মুবি মুস্তারি কে হাত মে কিয়া হো যায়, হালাক হো যায়। ই মুদ্দাতি খিয়ার, মুদ্দাতে খিয়ার মে তো জামিনা হো বিল কি, তো মুস্তারি বায়ে কো কিমত কা জমান, লিআন্নাল বাইয়া ইয়ানফাসিকু বিল হালাক, ইসলিয়ে কে আগদে বায়ে এ ফসক হো গিয়া মুবি হালাক হোনে কে ওয়াজহ সে, লিআন্নাহু কানা মাওকুফান, খিয়ারের কারণে বাইটা কি ছিল মওকুফান, লিআন্নাহু কানা মওকুফান, ইসলিয়ে কে এ আগদ জো হা এ খিয়ার কি ওয়াজহ সে কিয়া থা মওকুফ, ওয়ালা নিফাযা বিদুনিল মহল, আর এহনা মুবি হালাক হওয়ার কারণে মহল নাই, তাহলে ওই যে আগের যে মওকুফ চুক্তি এটাও নেফাজ হইতে পারবে না। ওয়ালা নিফাযা বিদুনিল মহল, আর বেগাইরে মহল কে এই আগে বায়ে কা নেফাজ মুমকিন নেহি, ফাবাকিয়া মাকবুজান ফি ইয়াদিহি আলা সাওমি সিরা, বাস রহেগা মুবি মুস্তারি কে কবজা মে, মুস্তারি কে কবজা মে, বাবা কিয়া মকবুজান, মুস্তারি কে কবজা কবজা মে রাখে মকবুজ রাখে, তো এটা গুয়া কে এটা মুস্তারির কবজা আছে, বাবা কিয়া মকবুজান ফি ইয়াদি আলা সাওমি সিরা, সাওমি সিরা কে তারা নি, হ্যাঁ সিরা সাওমি সিরা কে তারা, সাওমি সিরার সুরত হইলেই আমি বললাম যে ওই যে পছন্দ করার জন্য যেটা সোমে সেরা নি, ভাওকে ভাওকে ভাই, ভাও সেরা হলো ভাই, আর সোম হলো ভাও দরদালে, ভাওকে ভাই সোমে সেরা, এটাই একটা এস্তেলাই শব্দ। সো হো গিয়া এ হ্যাঁ উসকে হাত নে সোমে সেরা কি তরা ওয়াফি হিল কিমা, আর সোমে সেরা কে আন্দর মুস্তারি পর কি আতা হে কিমত আতা, ওয়ালাও হালাকা ফি ইয়াদিল বায়ে, বায়ের খেয়ারের সুরতের মধ্যে মুভি তো বায়ের হাতেই আছে, বায়ের হাতে থাকা অবস্থায় মুভিটা কি হয়ে গেছে বায়ের হাতে হালাকে, ওয়ালাও হালাকা ফিয়া দিল বায়ে, আগার বায়েকে হাত নিয়ে মুভি কিয়া হয়ে যায় হালাক হয়ে যায়, ইনফাসাখাল বায়ু, তো আগে বায়ের যে চুক্তি আছে ওটা কি হয়ে যাবে ফসক, কারণ মহল তো নাই, মহল থাকলে না আগে বায়ের, ওয়ালা সাইয়াল আল মুস্তারি এতেবারান বিসহিহিল মুতলাক, আর মুস্তারি পর কুই সাইন নিয়া আয়েগা এতেবারান বিসহিহিল মুতলাক, সহিহে মুতলাক পর এতেবার করতে হবে, অর্থাৎ একটা সহি পায় যে আমি এই যে আপনার কাছে বেচলাম, আপনি কইলেন যে আমি কিনলাম, এখন আপনি টাকা দিবেন বা দিয়ে দিছেন, কিন্তু মুভি আমার কাছে কি হয়ে গেছে হালাক হয়ে গেছে, আমি যেই নেই এখনো, তাহলে এই জায়গার মধ্যে মুস্তারি কোনো কিছু জমান আসে না, সুতরাং ওই জায়গার মধ্যে মুস্তারি কোনো কিছু জমান। ওয়ালা وخيار المشتري لا يمنع خروج المبيع عن ملك البائع لأن البيع في جانب الآخر لازم آخر لازم وهذا لأن الخيار إنما يمنع خروج البدل عن ملك من له الخيار لأنه شري نذرا له دون له. إلا أن المشتري لا يملك وكذا وخيار المشتري আজ যদি আগে বাইরে মধ্যে আগে গেল বাইরের খিয়ার আর যদি আগে বাইরের মধ্যে খিয়ার থাকে কার মুস্তারি তাহলে বাইরের খিয়ার নাই বাই সাহেবে কইলে জানাত মুস্তারি সাহেব কয় আমি টাকা যে দিই মুটু তিনটা দিন আমার চিন্তা সুযোগ দিতে তাহলে খিয়ার কার মুস্তারি তাহলে মুস্তারির খিয়ারের সুরতের মধ্যে বাই সাহেবের যে মুভি আছে এই মুভির মিল্কিয়ত বাই সাহেবের হাতের থেকে বাইর হওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা থাকে যদি খিয়ারটা মুস্তারির থাকে তাহলে বাই সাহেবের তো জিনিস দিয়াই দিতেছে তার এখানে কোনো কেলো কাল নাই চিন্তার কোনো কারণ নাই এখন এই যে মুভিটা বাইয়ের মিল্কিয়ত থেকে বাহির হওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা থাকবে না কারণ হলো কি প্রতিবন্ধকতা কেন যে বা হিসাবে সে এটা তো বেচে ফেলাইছে সে তো এটা রাখবার চাইতেছে না যেহেতু সে এটা দিয়াই দিবে অপরিহার্য করে দিচ্ছে আমি এটা রাখতাম না বেচেই ফেলাম তাহলে তার পক্ষ থেকে এটা লাজমি হয়ে গেছে আর এমন কথা হইল যে বাই সাহেবের মিল্কিয়াতের থেকে বাইর হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা নাই কেন কয় মিল্কিয়াতের থেকে মুভিটা বাইর হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা ওই সময় হতো যদি বাই সাহেবের খিয়ার আর খিয়ার এই জায়গার মধ্যে কার দ্বিতীয় ব্যক্তি যে ব্যক্তির জন্য খিয়ার তো সেই ব্যক্তির খিয়ারের কারণে তার হাতের থেকে মুভিটার মিল্কিয়ত বাইর হওয়ার ক্ষেত্রে তো কোনো সমস্যা নাই আর যার খিয়ার নাই তার প্রতি শরীয়তের কোনো সার নাই মানে তুমি যারা করছো এটা করতেই হবে তার তো যে বেচছে বেচার চুক্তি দিচ্ছে সেও আমি আর কইতে পারবো না যে আমি বেচতাম না কিন্তু যে ব্যক্তি খিয়ার আছে তার দিকে এই দৃষ্টিটা দিবার পেয়েছে শরীয়ত এমন খিয়ারুল মুস্তারি লা ইয়ামনাউ খুরুজাল মুবিয়ান মিলকিল বাই আর মুস্তারি কা আগার খিয়ার হোক তো লা ইয়ামনাউ খুরুজাল মুবি হ্যাঁ গুরান্যা লা ইয়ামনাউ খুরুজাল মুবিয়ান মিলকিল বাই বাইয়ে কে মিলকিয়ত সে মুবি নিকালনে সে মানা নিকল পায় বাইয়ের মিল্কিয়তের থেকে মুভি বাইর হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় না প্রতিবন্ধকতা নাই কইলে আন্নাল বাইয়া ফি জানিবিল আখার লাজিম ইসলিয়ে কে জানিবে আখারের দ্বারা বাই মুরাদ ইসলিয়ে কে বাই কে তরফ সে বাই এ লাজিম হে এ তুমি চাই বাই তার এই জায়গার মধ্যে কোনো ইয়া নাই তাহলে তার মিল্কিয়তের তে বাইরিতে তো কোনো সমস্যা নাই وهذا لأن الخيار إنما يمنع خروج البدل عن ملك من له الخيار من له الخيار ذا الخيار থাকে من له الخيار এর মিলকিয়তে থেকে যে বদলটা যায় বাইরিব من له الخيار এর মিলকিয়তে থেকে যে বদলটা বাইরিব যদি তার খিয়ার থাকে তাহলে না তার থেকে বাইর হওয়ার মধ্যে বদলটা বাইর হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হয় মাল্লাউল খিয়ার যার খিয়ার আছে তার মিলকিয়তের থেকে তার জিনিসটা বাইর হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা থাকে কারণ যেহেতু তার খিয়ার আছে এটাই কইতেছে লিআন্না লিআন্না ওয়াহাজা লিআন্নাল খিয়ারা ইন্নামা ইয়ামনাউ খুরুজাল বাদল ইসলিয়ে কে খিয়ার ইয়ে রোকতা হে খুরুজাল বাদল বদল নিকালনে সে আন মিলকিন মান লাহুল খিয়ার মিলকিয়ত সে মান লাহুল খিয়ার জিসকে লিয়ে খিয়ার হে উসকে মিলকিয়ত সে বদল নিকালনে সে মানা করতা তো যার খিয়ার আছে তার থেকে তার যে বদলটা আছে অর্থাৎ সে যে জিনিস দিব চাই সামান হোক চাই মুভি হোক সেটা দেওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, তাহলে বায়ের তো আর এই জায়গার মধ্যে খেয়াল নেই, তাহলে তার তো আর এটা বাইরে হওয়ার ক্ষেত্রে দেওয়ার ক্ষেত্রে এটা কোনো প্রতিবন্ধকতা লিয়ান না হু সুরিয়া নজরাল্লাহ দুনালা খিয়ারটা মাশরু করা হয়েছে মাল্লাহুল খিয়ারের নজরের জন্য, যার পক্ষ থেকে আগদরটা লাজেম হয়েছে তার তার দিকে নজর করার জন্য না, অতএব তার মিল্কিয়তের থেকে বাইরেতে কোনো প্রতিবন্ধকতা নাই। তাইলে খিয়ারটা যদি মুস্তারি থাকে তাহলে মুভিটা বায়ের মিল্কিয়তের থেকে বাইর হওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নাই, কারণ হইল কি যে মাল্লাহুল খিয়ারের মিল্কিয়তের থেকে বদলটা বাইর হওয়া এটা খিয়ারের কারণেই মামনু নিষেধ, কারণ খিয়ারটা তো দেওয়া হয়েছে ওই ব্যক্তির দিকে দৃষ্টিপাত করার জন্য, যেহেতু খিয়ার আছে তার প্রতি নজর করা হবে, আর যে ব্যক্তির খিয়ার নেই তার প্রতি নজর করার দরকার নেই, অতএব তার মাল তার মিল্কিয়তের থেকে বাইর হওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নাই। ইলানাল মুস্তারিয়া লা ইয়ামলিকুহু ইনদা আবি হানিফা ওয়াকালা ইয়ামলিকুহু লিআন্নাহু লাম্মা খারাজা আন মিল্কিল বাই ফালাও লাম ইয়াদখুল ফি মিল্কিল মুস্তারি ইয়াকুনু যাইলান লা ইলা মালিকিন ওয়া লা হাদালানা বিহি ফি ফিশরি ওয়া লি আবি হানিফা আন্নাহু লাম্মা লাম ইয়াখুরুজ সামান আন মিল্কি ফালাও قلنا بأنه يدخل المبيع في ملكه لا اجتمع البذلان في ملك رجل واحد حقا للمعاوضة ولا أصل له في الشرع لأن المعاوضة يقتضي المساواة ولأن الخيار شري نظرا للمشتري ليتربى فيقف على المصلحة ولو ثبت الملك ربما يعتق عليه من غير اختياره بأن كان قريبه فيفوت النظر। এই পর্যন্ত বললো যে মুস্তারি যদি খেয়ার থাকে তাহলে বাইরের মিল্কিয়তের থেকে মুভি বাইরে হওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নেই, কারণ যার খেয়ার থাকবে তার দিকে দৃষ্টি করা হবে, যার খেয়ার থাকবে না তার দিকে দৃষ্টিপাত করার কোনো দরকার নাই, কারণ তার পক্ষ থেকে তো বাইরটাকে অপরিহার্য কই দিয়েই দেওয়া হয়েছে। সুতরাং বাইরের মিল্কিয়তের থেকে মুভি বাইরে হওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নেই। বাকি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন বায়ের মিল্কিয়তের থেকে মুভি বাইর হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা নাই ঠিক, কিন্তু মুস্তারি এটা মালিক হইতো, বায়ের মিল্কিয়তের থেকে মুভি বাইর হওয়ার ক্ষেত্রে তো কোনো প্রতিবন্ধকতা নাই, কিন্তু মুস্তারি ওইটার মুস্তারি খেয়ালের স্রোতের মধ্যে মুস্তারি মুভির মিল্কিয়ত অর্জন করবে না, অর্থাৎ মালিকানা লাভ করবে। আর সাহেব আইনে বলে যে না মুস্তারি মুভির মিল্কিয়ত অর্জন করবে। সাহেব আইনের দলিল হলো যে দেখেন আপনি কইতেছেন যদি খিয়ারটা মুস্তারি থাকে তাইলে মুভি বায়ের মিল্কিয়তের থেকে বাইর হওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নাই, তার অর্থ হলো যে মুভিটা বায়ের মিল্কিয়তের থেকে বাইরে গেছে, মুভিটা বায়ের মিল্কিয়তের থেকে বাইরে গেছে। যখন মুভি বায়ের মিল্কিয়তের থেকে বাইরে গেছে তখন এই জিনিসটার মালিকানা তো কারো হওয়া দরকার, এখন তো এটা বায়ের মালিক না, তাই আপনি কইতেছেন ইমাম সাহ আপনি কইতেছেন মুস্তারি মালিক না, মালিক হবে না, তাইলে কি আকাশের মধ্যে উড়বো? দুনিয়ার মধ্যে কি এমন কোন জিনিস আছে যে জিনিসের মালিকানা হ্যাঁ কেউ নাই, এমনি বাতাসের মধ্যে উঠতে চাহে? সুতরাং যেটার কোনো নজির নাই, যেটার কোনো দৃষ্টান্ত নাই, এইটা হইতে পারে না। সুতরাং বায়ের মিল্কিয়তের মুস্তারি মিল্কিয়ত বায়ের মিল্কিয়তের থেকে যখন বাইরে যাবে তখন এটা সরাসরি কার মিল্কিয়তে চলে যাবে? মুস্তারি মিল্কিয়ত। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলে যে দেখেন যখন মুস্তারি খিয়ার হইল, মুস্তারি যখন খিয়ার পাইল তখন তার সামানটা এটার মালিকানা বায়ে অর্জন করতে পারতেছে, কারণ হ্যাঁ তো তিন দিন চিন্তা করে টাকা দিবে না না দিবে, তিন দিন চিন্তার পর তাইলে সামানের মিল্কিয়ত কার দিকে আসতেছে না, বায়ের দিকে আসতেছে না। এখানে যদি আমরা বলি মুভিটাও মুস্তারির মিল্কিয়তের মধ্যে চলে আসুক তাহলে দুই বদল একই ব্যক্তির হাতে চলে আসে, সামানও তো তার কাছে আছে, তার সাথে সাথে মুভিটাও তারও কাছে চলে আসবে। আর এইটাও শরীয়তে কোনো নজির, কারণ একই ব্যক্তি সব কিছুরই মালিক হবে আরেক ব্যক্তি পক্ষ হয়ে থাকবো এটা তো হতে পারে, একই ব্যক্তি সব কিছুর মালিকানা অর্জন করে বলে আরেক ব্যক্তি কোনো কিছুই থাকবো না এটা হইতে পারে। আর এখানে আগদে ভাইয়ের অর্থ হইলো আগদে ভাইয়ের অর্থ হইলো লেনদেন করা, বেচা কিনা লেনদেন। এটা হলো আগদে মহাবাজার, এটার নাম হইলো কি আগদে মহাবাজার, আদান প্রদান। বরাবরই কে এখন এই জায়গার মধ্যে বরাবরই পাওয়া যাইতেছে না, একদিকে একেবারে পাল্লা আর একদিক দিয়ে উপরে উঠতে। তাইলে এইটা আগদে ভাইয়ের চাহিদার বিপরীত, আগদে ভাইয়ের চাহিদার এটা হলো একটা কারণ। আর দ্বিতীয় আরেকটা কারণ হলো যে মুস্তারি কেয়ারের স্রোতের মধ্যে মুবি মিল্কিয়ত, যদি মুস্তারি মিল্কিয়ত চলে আসে তাহলে অনেক সময় কেয়ারটা নেখে লেগে চিন্তা ভাবনা করার লাগে না। অহন যদি আপনি কোন আপনার মাস্টার গুলো যেহেতু এই যে আজাদ হয়েছে এরকম মাসালা আসবে, সাতটা নজির আসতে। দ্বিতীয় কারণ হলো যে কি একটা মুস্তাজিরে কেনে দেওয়া হয়, যে সে চিন্তা ভাবনা করবে, চিন্তা ভাবনা করে বুঝবে যে এটা নিলে আমার জন্য লাভজনক হবে না অলাভজনক হবে, আমার জন্য সুবিধাজনক হবে না অসুবিধাজনক হবে, এটা চিন্তা করেন। এখন যদি মুস্তাজির কেয়ারের স্রোতের মধ্যে মুবিল মিল্কিয়ত মুস্তাজির হাতে চলে আসে তাহলে অনেক সময় এরকম হইতে পারে মুস্তারি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। কেমন? যেমন মুস্তারি যে গুলামটা কিনতেছে বাইরের কাছ থেকে, এই গুলামটা তার করিবি রেস্তাদার, গুলামটা তার করিবি রেস্তাদার, আর করিবি রেস্তাদার কিনলে আজাদ হয়ে যায়। করিবি রেস্তাদার যদি কেউ কিনে তাহলে আজাদ হয়ে যায়, মালিকানা অর্জন করে, তাহলে এটা কি হয়ে যায়, আজাদ হয়ে যায়। তাইলে মুস্তারি তো চিন্তা করতেছে যে আমি আমার ভাগিনারে বা বাচ্চিজারে বা আমার বাইরে বা বাপের আজাদ কিনে আজাদ করবো কি না, এইটা একটু চিন্তা করতেছে। এখন যদি আপনি এই চিন্তার টাইমের মধ্যে তার হাতে মিল্কিয়তই চলে আসে তাহলে সাথে সাথে এটা আজাদ হয়ে যাবে, তাহলে সাথে সাথে আজাদ হলে মুস্তারি ক্ষতিগ্রস্ত হয়ে যাইতেছে, সে তো এটা নাও করতে পারে। সুতরাং এই যে কোনো কোনো সময় যদি আমি মিল্কিয়তটা মুস্তারির দিকে স্থানান্তর করিয়া দেই তাহলে মুস্তারি অনেক সময় সমস্যা না দেবে। প্রথম কারণ তো বলছি যে আগদে মুসাবাত, আগদে মুআবাজা, আগদে মুআবাজা মানে এটা মুসাবাত হইতেছে, এনে একদিকে মুবিও আছে সামানও আছে আরেকদিকে ফক্কা বয়ে রয়েছে, তাহলে এটা আগদে মুসাবাত হইল। আর আগদের অর্থ বাইরের অর্থ হইলো লেনদেন করা, মুআবাজা করা, তো মুআবাজা একদিকে খালি যাইতেছে আরেকদিকে তোর মুআবাজার কোনো দেখতেছি না। এই কারণে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন যে মিলকিয়ত এটা বাইরের মুস্তারি মালিকানায় যাবে না, তবে তার মালিকানার থেকে বাইর হওয়ার কেন প্রতিবন্ধকতা নাই, তাহলে মালিক খেয়েই থাকবে বাইর হইতে। আমি মুস্তারি যদি এক্ষণ কয় তাহলে নিয়ে যাবো, হ্যাঁ এই কথা বলতে পারবো না যে আমি ব্যস্তাম না, কারণ আগে তো চুক্তি হয়ে গেছে, চুক্তি হওয়ার কেন, হ্যাঁ দুজনে যদি রাজি হয়েছে ভাই আমি তো বেচছিলাম এখন আমি ব্যস্তাম না তুমি, তাহলে হইলে আরেক জিনিস, কিন্তু সে এককভাবে হেবেটা যদি কয় যায় আমি নিমুই, আর হ্যাঁ যদি কয় আমি ব্যস্তাম না তাহলে বুঝতে পারবো না, কারণ তুমি চুক্তি করছো, চুক্তি তোমার আহার অঙ্গীকার মিশাক এটা বাস্তবায়ন করতে হবে। সুতরাং এদের মধ্যে তার একতরফাভাবে অবশ্যই আসার কোনো সুরত নাই, যখন সে দিয়ে দিছে তখন মুবি এটা তার কাছ থেকে মিলকিয়াতের থেকে বাইর হওয়ার ক্ষেত্রে সমস্যা নাই, তবে সে মালিক খাইতে যাবে বাইরে দেবে তখন নিবে তখন নিয়ে দেবে। আর নাহলে তো ওই যে ওই সমস্যা যে দুইটার কথা কইলাম, একটা সমস্যা হলো যে আগদে মুসাবাত মহাবাজা হয় না, আর দ্বিতীয় হলো যে অনেক ক্ষেত্রে মুস্তারি ক্ষতিগ্রস্তের মধ্যে বেড়ে যেতে পারে বা বায়ও ক্ষতিগ্রস্ত হইতে পারে সুরত এরকম যদি থাকে। ইল্লা আনাল মুস্তারি লা ইয়ামলিকু ইন্দা আবি হানিফা, আগার মুস্তারি কা কিয়ার হো তো মুবি বায়ে কে মিলকিয়ত সে নিকালনে মে কোনো মামনু নেহি হ্যায়, মুমানাত নেই হ্যায়, ইল্লা আনাল মুস্তারি লা ইয়ামলিকু ইন্দা আবি হানিফা, লেকিন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কে নজদিক মুশতারি মুবিকা মালিক নেই হোগা ওয়াকালা ইয়ামলিকুহু আর সাহেবাইন ফরমাতে হ্যায় হ্যাঁ মুশতারি মুবিকা মালিক হো জায়েগা লিয়ান্নাহু লাম্মা খারাজান মিলকিল বায়ে সাহেবাইনের দলিল লিয়ান্নাহু লাম্মা খারাজান মিলকিল বায়ে জবকে মুবি বায়ে কে মিলকিয়ত সে কিয়া হো গিয়া নিকল গিয়া ফালাউ লাম ইয়াদখুল ফি মিলকিল মুশতারি আগর মুবি মুশতারি কে মিলকিয়ত মে দাখিল না হো ইয়াকুনু জাইলান লা ইলা মালিকিন ওয়ালা আহদালানা বিহি ফিস সাদিক তো ইয়াকুনু জাইলান তো রায়গা হো যায় রায়গান মানে এটার কোনো মালিক ছন্ন ছাড়া হয়ে যায় এটার মালিক কে ইয়াকুনু জাইলান ও রায়গা হো লা ইলা মালিকিন কিসি মালিক উসকা নেই হোগা লা ইলা মালিকিন না কে হোগা উসকা কোই মালিক ওয়ালা আহদালানা বিহি ফিস শরঈ আর ইজ জেসে নজির শরীয়ত মে নেই আমারে পাস শরীয়তের মাঝে এর কোনো নজির নাই যে একজনের মালিকানা চলে গেছে আর আরেকজন মালিক হইছে না এটা নজির শরীয়তের মধ্যে ওলি আবি হানিফা আন্নাহু লাম্মা লাম ইয়াখরুজ সামানান মিলকি আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দলিল হে আন্নাহু লাম্মা লাম ইয়াখরুজ সামানান মিলকি জবকে সামান মুশতারি কি খিয়ারের কারণে মুশতারি কি খিয়ার কি ওয়াজহ সে জবকে সামান উসকি মিলকিয়ত সে নেহি নিকলা ফালাম কুলনা বি আন্নাহু ইয়াদখুলুল মুবিয়া বি মিলকিহি এরকম যদি আমরা এই কথা বলে দেই যে মুবিটাও মুশতারি মিলকিয়তের মধ্যে দাখিল হয়ে যাবে লেজ তামাল বদলান তাহলে দুই বদল একই ব্যক্তির হাতে চলে যাইবে ফালাম কুলনা আগার আমি কাহে বিয়ান্নাহু ইয়াদখুলুল মুবিয়া বি মিলকিহি কে দাখিল হয়ে যায় মুবি মুশতারিকে মিলকিয়ত মে লেনদেন করতে হবে লেনদেন করতে হলে তাহলে লেনদেন করতে হলে বায়ের মুবি কারে দিয়া দিতে হবে মুস্তারি দিয়া দিতে হবে কিন্তু হ্যার খিয়ার খিয়ারের কারণে তো হ্যাঁ দেওয়া লাগতো না মহাবাজার যে হুকুম এই হুকুম অনুযায়ী তো বায়ে মুবির মালিক মুস্তারি মুবির মালিক হইতাছে মহাবাজার কারণে কিন্তু মুস্তারি তো সামান দেওয়া লাগতেছে না কারণ খিয়ারের কারণে ওলা আসলা লাভ বিশ্বরী আর শরীয়ত নি উসকা কুই আসল এর ভিত্তি লিয়ান্নাল মহাবাজা ইয়াক্তাজিল মুসাবাত আপনি কইতেছেন যে এই জায়গার মধ্যে মহাবাজার হুকুম অনুযায়ী মুস্তারি মুবি মিলকিয়ত পাওয়া যাইবে আর মুআবাজা তো কয় লিয়ানাল মুআবাজা একটা দিল মুসাবাত মুআবাজা কি আরে সাহ মুসাবাত রে সাহ বরাবরই দে ওয়া লিয়ানাল কিয়ারা সুরিয়া এটা হলো একটা কারণ আমরা বললাম যে লাস্তামাল বদলা একই ব্যক্তির কাছে সামান মুবি চলে আসে আর একই ব্যক্তির কাছে সামান মুবি যদি ওই বেটা নিয়ত খারাপ থাকে তাহলে পরে যদি এই বায়ের মুবি না পায় তাহলে তো সব কিছু আচ্ছা হয়ে যাবে সামান হইল না মুবি হইল ওয়া ইয়ানাল কিয়ারা সুরিয়া নাজলান লিল মুশতারি ইয়া তারাব্বা ফায়াতি কোয়ালাল মাসলিহা আর দ্বিতীয় কারণ হলো যে এখানে খিয়ারটা রাখা হচ্ছে মুশতারির দিকে লক্ষ্য করে কেন যেন সে চিন্তা ভাবনা করতে এবং সে তার মাসলাহাত যেটা আছে এটার উপরে স্থির হইতে পারে এখানে যদি মিলকিয়তটা বাইরে থেকে বাইরে মুস্তারি মিলকিয়ত সাবিত হয়ে যায় তাহলে কোনো কোনো সময় তার ইচ্ছা ছাড়াই গোলাম কি হয়ে যাবে আজাদ হয়ে যাবে বিয়ান কানা কারিব উপায় ভক্তি অন্য যেমন তার করিবির তার যে ইয়া চিন্তার বিষয়টা এটা কি হয়ে যাবে বহুত ওয়ালিয়ানাল কিয়ারা সুরিয়া নজরান লিল মুশতারি কিয়ার কো মসু কিয়া গিয়া নজরান লিল মুশতারি মুশতারি কি তরফ নজর করতে হয় কিয়ার তরফ তাকে ও কিয়া করে ফিকির করে চিন্তা করে ফায়াত কি বলাল মুসলিহা সো ফেরে আপনি মুসলিহাত পর চিন্তা ভাবনা করে কি করব না করব স্থির করব ওয়ালাল সাবাতাল মিলকু আগার বাইকে মিলকিয়াত জায়েজ হকর মুশতারিকে মিলকিয়াত কিয়া হয়ে যায় সাবিত হয়ে যায় কবি কবি আজাদ হয়ে যায় উসর বেগারে ইতিহাসকে বিয়ান কানা করিব বই তোর পর কে মুবি উস তরিকা কি হ্যাঁ করিবি রেস্তদার ফয়াবুত নজর বস নজর কি হয়ে যায় হালাক হয়ে যায় পাইন হালাকা বি ইয়াদহি হালাকা বি সামান কাজা ইজা দখলা হুয়া আইবিন এইখানে থেকে নিয়া সামনে যে নাজায়ের আসতেছে এই নাজায়ের শেষ হওয়া পর্যন্ত পড়াইতে হবে আর নাহলে আবার পরীক্ষার পরে আইসিয়া না আইগা কুরবানি পরে আইসিয়া এই কুরবানি গোস্তুরে সরাইয়া সরাইয়া আবার পিছনের দিকে যাইতে জন্য আগামীকালকে সকালে দুপুরে পরশু দিন সকালে দুপুরে দরকার পড়লে না হইলে না কথাটা বুঝে আসছে কালকে ফজরে নামাজ পড়বে হ্যাঁ হুজুরে আগে পরে জহানি করে হুজুরে কি ফজরের মুত্তাসিল আসবে তাহলে আমি হাঁটাহাঁটি করে আইসে তারপরে পড়াবো সমস্যা নেই